بسم الله الرحمن الرحيم دايماي بارون دايلو الله رنامي لا أقسم بهذا البلد আমি শপথ করিতেছি এই নগরের وأنت حل بهذا البلد আর তুমি এই নগরের অধিবাসী ووالد وما ولد শপথ জন্মদাতার ও যাহা সে জন্ম দিয়েছে لقد خلقنا الإنسان في كبد আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি কষ্ট ক্লেশের মধ্যে أيحسب أن لن يقدر عليه أحد সে কি মনে করে যে কখনো তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না يقول أهلكت مالا لبدا সে বলে আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি أيحسب أن لم يره أحد সে কি মনে করে যে তাহাকে কেহ দেখে নাই أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ আমি কি তাহার জন্য সৃষ্টি করি নাই দুই চক্ষু وَلِسَانًا وَشَفَتَيْنِ আর জিহ্বা ও দুই ওষ্ঠ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ আর আমি তাহাকে দুইটি পথ দেখাইয়াছি فَلَقَتَحَمَ الْعَقَبَةِ সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই তুমি কি জানো বন্ধুর গিরিপথ কি ইয়া হইতেছে দাসমুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে আহার্য দান ইয়াতিম আত্মীয়কে أو مسكينا ذا متربة অথবা দারিদ্র নিষ্পেষিত নিঃস্বকে ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة তদুপরি সে অন্তর্ভুক্ত হয় মুমিনদের এবং তাহাদের যাহারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া দাক্ষিণ্যের أولئك أصحاب الميمنة يرأي شبهك شالي والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة আর যাহারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে উহারাই হতভাগ্য عليهم نار مؤصدة উহারা পরিবেষ্টিত হইবে অবরুদ্ধ অগ্নিতে